بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي طه طه ما أنزلنا عليك القرآن لتشقى তুমি ক্লেশ পাইবে এই জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করি নাই ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা বরং যে ভয় করে কেবল তাহার উপদেশার্থে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা যিনি পৃথিবী ও সমুচ্চ আকাশ মণ্ডল সৃষ্টি করিয়াছেন তাহার নিকট হইতে ইয়া অবতীর্ণ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া দয়াময় আরশে সমাসীন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনহুমা ওয়া মা তাহতা আস-সারা যাহা আছে আকাশ মণ্ডলিতে পৃথিবীতে এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তাহা তাহারই وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তবে তিনি তো যাহা গুপ্ত ও অব্যক্ত সকলেই জানেন الله لا إله إلا هو له الأسماء الحسنى আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই সুন্দর সুন্দর নাম তাহারি ওয়াহাল আতাকা হাদিস মূসা মূসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছিয়াছে কি ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাসতু নারান লাআল্লি আতীকুম لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবার বর্গকে বলিল তোমরা এখানে থাকো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি তোমাদের জন্য উহা হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোনো পথ নির্দেশ পাইব فلما أتاها نودي يا موسى অতঃপর যখন সে আগুনের নিকট আসিল তখন আহ্বান করিয়া বলা হইল হে মূসা إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى আমি তোমার প্রতিপালক অতএব তোমার পাদুকা খুলিয়া ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রইয়াছ এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি অতএব যাহা ওই প্রেরণ করা হইতেছে তুমি তাহা মনোযোগের সঙ্গে শ্রবণ করো فاعبدني واقم الصلاه لذكري আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো ان الساعه اتيه اكاد اخفيها لتجزى كل نفس بما تسعى কিয়ামত অবশ্যম্ভাবী আমি ইহা গোপন রাখিতে চাহি যাহাতে প্রত্যেকেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করিতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে উহাতে বিশ্বাস স্থাপনে নিবৃত না করে নিবৃত হইলে তুমি ধ্বংস হইয়া যাইবে হে মূসা তোমার দক্ষিণ হস্তে উহা কি সে বলিল উহা আমার লাঠি আমি ইহাতে ভর দেই এবং ইহা দ্বারা আঘাত করিয়া আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলিয়া থাকি